শপথের যে রাখি বেঁধেছে তাকে দুটি মন, শপথের যে রাখি বেঁধেছে তাকে কোনোদিনও ভুল করে খুলো না, না না না খুলো না, খুলো না, না না খুলো না, খুলো না। এই আলো আশা হবে না তো শেষ, চিরদিন রবে এ স্বপ্নের রোদে। এই আলো আশা হবে না তো শেষ, চিরদিন রবে স্বপ্নের রোদে। এই তিথি যেন ভুলো না, এই তিথি যেন ভুলো না, দুটি মন সঙ্গে রাখি বেঁধেছে তাকে দুটি মন, পথে দিন ভুল করে খুলো না, না না খুলো না, খুলো না।